একদিন আমার জীবনী লেখা হবে, সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায়। জানি একদিন আমার জীবনী লেখা হবে, সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায়। জানি একদিন যেদিন রব না আর তোমাদের মাঝে, যদি এই তান পুরার নাহি বাজে, যেদিন রব না আর তোমাদের মাঝে, যদি এই তান পুরার নাহি বাজে, তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে, গেও শুধু মোর গান যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়। জানি একদিন এ জন্মে আমি ওগো তোমাদের শুনিয়েছি গান, কখনো ভাবিনি তবু তোমাদের কাছে কবু পাবো প্রতিদান। যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে, জীবন কাহিনী যারা আঁখি জলে লেখে, আমার প্রেরণা সে তো তাদেরই সে ব্যথা, আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা, ঝড় হয়ে আকাশ মাতায়। জানি একদিন আমার জীবনী লেখা হবে, সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায়। জানি একদিন